নামটা হ্যাঁ এখন কি করা হয়? তো আমি আমি হচ্ছি স্বামীর ভাইয়ের যে বড় ভাই আব্দুল স্বামীর মাজার ওনার মেজর সম্মান বর্তমান আমি একটা কমতিয়া মাদ্রাসায় মাত্র ইসলাম তার নামে একটা মাসার নাম থাকি মাদ্রাসায় ভালো লাগলো আলহামদুলিল্লাহ আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলের সাথে একটা পরিচয় হলো। মাশাআল্লাহ আমরা যেমন শিখিয়েছিলাম সেরকম জামা আমাদের খুব ভালো হয়েছে। হ্যাঁ আল্লাহ তোমাদের দুজনের দাম্পত্য জীবনকে সুখময় করুক। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া আলা আবায়িকা ওয়া আমওয়ালিকা।